বেলে দেখে জওয়ানি কেরেলে দেখে আজিনুকে মেলে দেখে জিলবে সজনি সজনি পে দিল আ গয়া কে সজনি পে দিল আ গয়া পশ্চিম পূরব সে কেসে মিল গে প্যার কে জমানে মিলে উসকে খজানে মিলে দিন কে বহানে মিলে মন মে হো জো তু আ গয়া সপনো মে সজনি সজনি পে দিল আ গয়া কে সজনি পে দিল আ গয়া নজর মিলে সামনে কিনারে মিলে দিল কে সহারে মিলে দিল মে জো তু আ গয়া জো তু আ গয়া নয়নো মে সপনা সপনো মে সজনি সজনি পে দিল আ গয়া কে সজনি পে দিল আ গয়া সজনা পে দিল আ গয়া কে সজনি পে দিল আ গয়া